السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে বিশেষ কয়েকটি ব্যক্তি ব্যাপারে আলোচনা করব, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি ঘৃণ্য, যে আল্লাহ তাআলার কাছে ঘৃণ্য, আর সে মানুষের কাছে কি প্রিয়পাত্র হবে? মোটেই না, সে মানুষের কাছেও ঘৃণ্য হবে। এমন ব্যক্তি কে কে? চরিত্রগত বহু কারণে মানুষের নিকট ঘৃণ্য হয়, কিন্তু যে ব্যক্তি মহান আল্লাহর কাছে ঘৃণ্য সে সবার চাইতে বেশি ঘৃণ্য। যে সকল ব্যক্তিবর্গ মহান আল্লাহর নিকট সবার চাইতে বেশি ঘৃণ্য, তারা হল অত্যন্ত ঝগড়াটে, কথায় কথায় ঝগড়া যারা করতে পারে, তর্ক বিতর্ক, কথায় কথায় ঝগড়া লেগে যায়। হক পথে থাকলেও তর্ক করে, আর না হক পথে থাকলেও তর্ক করে। আর আপনারা জানেন যে তর্ক করাটা যদিও আপনি হকপন্থী হন তবুও ঠিক না। এই যে লোকেরা বলে বাহাস মোনাজারা, এই বাহাস মোনাজারা পারলে করা দরকার, কিন্তু না পারলে যদি হেরে যাওয়ার ভয় থাকে, আপনি হকপন্থী হলেও আপনার পেশ করার ক্ষমতা না থাকলে আপনি কিন্তু হেরে যেতে পারেন। এই জন্য দেখবেন অনেক জায়গাতে হকপন্থী হেরে গেছে, কেননা সে পেশ করতে পারেনি। বাতিল পন্থীর চবলের জোর ছিল, মুখের জোর আছে, বাক্পটু, তারপরে সে বলতে খুব ভালো পারে, এই জন্য সে বলার কারণে হকপন্থীকে হারিয়ে দিয়েছে, এমন হতে পারে। মোহনবাসীর সুর ঢোলের কাছে কি হয়, যদিও উপাদানটা উপমাটা খারাপ, তবুও ঢোলের কাছে, ঢাকের কাছে বাসীর সুর কি হয়, তলিয়ে যায়। এরকম যদি হয়, আপনি যদি নিজের মধ্যে দুর্বলতা মনে করেন, খবরদার বাহাস মোনাজারাতে যাবেন না। তর্ক বিতর্ক করা কিন্তু আসলে ভালো না, কোরআন ও হাদিস নিয়ে তর্ক বিতর্কে যাওয়া মোটেই ভালো না। হকপন্থী যদিও হন তবুও তর্ক করবেন না, কারণ হাদিসে আছে যে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন, উপরে উপরিভাগে, মধ্যভাগে এবং পাশে আছে নির্দিষ্ট ব্যক্তির জন্য। তার মধ্যে এমন ব্যক্তি, যে ব্যক্তি উপহাস ছলে হলেও মিথ্যা বলে না। অনেকে মনে করে কি ঠাট্টা করে বললে সমস্যা নেই, ঠাট্টা করে যদি মিথ্যা বলে তাহলে সমস্যা নেই, উপহাস ছলে হলেও সে মিথ্যা বলে না। তেমনি এমন ব্যক্তি যে হকপন্থী হলেও তর্ক করে না কোনো বিষয়ে। আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই। সে বলল না না না, সত্য মাবুদ, সত্য কোথায় যাচ্ছে এখান থেকে, সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কেউ নেই। আপনি হকপন্থী আছেন তবুও সে তা সত্ত্বেও আপনি কি করলেন, ঠিক আছে ভাই তুমি, তোমার সাথে তর্ক করব না, আমি যেটা সত্য সেটা বললাম, বাকি তোমার সঙ্গে তর্কে আমি পারব না। এই হল যে আপনি হকপন্থী হলেও তর্ক করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবগাদুর রিজালি ইলাল্লাহিল আলাদুল খাসিম, আল্লাহর নিকট সবচেয়ে অধিক ঘৃণিত ব্যক্তি সেই যে অত্যধিক ঝগড়াটে, অত্যন্ত কলহপ্রিয়। বুখারী মুসলিমের হাদিস। তার মানে যে ব্যক্তি সবসময় কথায় কথায় ঝগড়া করে, কলহ করে, তর্ক বিতর্ক করে, সে ব্যক্তি আল্লাহর কাছে খুবই ঘৃণ্য ব্যক্তি। বহু মানুষ আছে যারা কথায় কথায় হুজ্জত করে, নগণ্য কারণে ঝগড়া বাঁধায়, বৃথা তর্ক করে, এবং তাতে তাদের গর্ব, অহংকার ও অহমিকা প্রকাশ পায়, অথবা নিজেদের ইলেম, বিদ্যা বা অনুগ্রহ জাহির করে, বিদ্যা জাহির করে, ইলেম জাহির করে, অথবা অন্যায়ভাবে অপরের অপমান ও কষ্ট কামনা করে, দিয়ে কথার ভঙ্গিতে তাকে ছোট করে, তুচ্ছ করে, তাতে তাদের অনেকেই নিজেকে হিরো আর বাকি সবাইকে জিরো মনে করে, ভাবে আমি হিরো বাকি সবাই জিরো। এমন মানুষরা নিজেদের যুক্তি তর্কে অপরকে তাক লাগিয়ে দেয়, এমন এমন যুক্তি পেশ করবে যে অপরকে তাক লাগিয়ে দেবে। অবশ্য যুক্তি এবং তর্ক জিনিস আলাদা আর দলিল জিনিস আলাদা। অনেক সময়ে আপনার জ্ঞান কাজ করবে না, দলিলের কাছে আপনার জ্ঞান মনে হবে কি যে জ্ঞানে ধরছে না, কিন্তু দলিল যেখানে আছে সেখানে আপনাকে সেটা মেনে নিতে হবে, আপনার জ্ঞানে ধরা জরুরি না। এমন অনেক কথা আছে যে কথা আপনার জ্ঞানে ধরবে না, আছে না নেই, শরীয়তের অনেক ব্যাপার আছে আপনার জ্ঞানে ধরবে না, কিন্তু দলিল যেখানে আছে সেখানে আপনার জ্ঞানের চাকা অচল হয়ে যাবে। কিন্তু এরা অপরকে তাক লাগিয়ে দেয়, নিজেদের যুক্তি প্রমাণ পেশ করে, নিজেদের হাদিস কোরআনে দলিল না। এই শ্রেণীর মানুষ সম্পর্কে মহান আল্লাহ বলেছেন, ওমিনান নাসি মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদুল খিসাম। মানুষের মধ্যে এমন লোক আছে যারা পার্থিব জীবনের কথাবার্তা তোমাদেরকে মুগ্ধ করে, কথা শুনে মানে চমৎকার কথা বলছে। আপনি ইউটিউব খোলেন, ইউটিউবে কত রকম বক্তৃতা শুনবেন, চমৎকার বক্তৃতা, কিন্তু যদি আপনার জ্ঞান না থাকে, দলিলের জ্ঞান না থাকে, তাহলে পরে আপনি ভাবে এটাই ঠিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে শয়তান পলায়ন করত, তাই না? শয়তান পলায়ন করত, যে গলিতে দেখত অন্য গলি দিয়ে শয়তান ভেগে যেত। তো একজন বক্তা বক্তৃতা করে বলছেন যে ওমর নামটা যদি আপনি রাত্রিবেলায় শোয়ার সময়ে আপনার বুকে লেখে নেন তাহলে আপনার কাছে শয়তান আসবে না। হলো কথা, আপনি ভালো সুন্দর কথা, সুন্দর কথা বলে আপনি আমল করতে শুরু করবেন, আর সেই আমলটা কি হবে? এই শ্রেণীর বহু কথা আছে, বহু কিছু আছে, বহু বক্তা তার সুন্দর বক্তৃতায় সুরেলা গলাতে বা কানে আঙুল দিয়ে কত সুন্দর সুন্দর কথা বলছে, অথচ সেগুলো হচ্ছে সিরকি এবং বিদাতি, বহু সিরক ও বিদাতে ভর্তি, কিন্তু সাধারণ মানুষ বুঝবে না, হারি এত সুন্দর কথা কয়। এইভাবে কিছু মানুষ আছে যাদের কথা তোমাকে তাক লাগিয়ে দেবে, তোমাকে মুগ্ধ করবে, এবং তার অন্তরে যা আছে সে সম্বন্ধে সে আল্লাহকে সাক্ষী রাখবে, কসম করেও বলবে, আল্লাহর কসম করে বলছি এটা এই সেটা এই, এইভাবে সে কত রকম কথা বলবে, কিন্তু আসলে সে অত্যন্ত ঝগড়াটে লোক, সে আসলে ঝগড়াটে লোক। বলছেন ওয়াইজা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসল ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। যখন সে তোমার কাছ থেকে প্রস্থান করে তখন পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে, এমন লোক অশান্তি সৃষ্টি করে এবং শস্য ক্ষেত্র জীবজন্তুর বংশ নিপাতের চেষ্টা করে, কিন্তু আল্লাহ অশান্তি পছন্দ করেন না। সাধারণত সন্ত্রাসের মাধ্যমে তারা এগুলো করে, এমন এমন আজকাল দেখছেন এমন এমন বোমা তৈরি হয়েছে, এমন এমন বোমা মারামারি হচ্ছে যে কিভাবে পৃথিবীর বুকে এমন গাছপালা সব নষ্ট করছে, কিছুই বাকি রাখছে না, কিন্তু আল্লাহ তাআলা এই অশান্তি পছন্দ করেন না, ফাসাদ পছন্দ করেন না, দাঙ্গা হাঙ্গামা পছন্দ করে না। ওয়াইদা কিলা লাহুত্তাকিল্লাহ, যখন তাকে বলা হয় তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তখন আখাজাত হুল ইজ্জাতু বিল ইসম, তখন তার আত্মাভিমান আত্মাভিমান তাকে অধিকতর পাপাচারে লিপ্ত করে। আমাকে আবার আল্লাহর ভয় দেখাচ্ছে, আমি কি জানি না, আমি কি মানি না, তখন তার পাপ বৃদ্ধি হয়। সুতরাং ফাহাসবুহু জাহান্নাম, এমন লোকের জন্য জাহান্নামই যথেষ্ট, ওয়ালা বিসাল মিহাদ, আর নিশ্চয়ই তা অতি মন্দ শয়নাগার। জান্নাত জাহান্নাম কি শয়নাগার হয়? কিন্তু শোবার জায়গা তো হবেই, মানুষকে শুতে হবে, জান্নাতে হোক বা জাহান্নামে হোক। জাহান্নাম হচ্ছে নিকৃষ্ট শয়নাগার, নিকৃষ্ট বিছানা সে জাহান্নামে সে পাবে, আগুনের বিছানা পাবে। তাহলে প্রথম ব্যক্তি যে আল্লাহর কাছে ঘৃণ্য, তা কোন ব্যক্তি বলা হলো? যে তর্কপ্রিয়, মানুষের সঙ্গে কথায় কথায় তর্ক করে, বিশেষ করে হকপন্থী না হয়েও তর্ক করে, ঝগড়া করে, কলহ করে, নিজের মানে সেই না হক জিনিসটাকে প্রতিষ্ঠা করে, প্রমাণ করে। নম্বর দুই, এমন ব্যক্তি যে ব্যক্তি হারাম সীমানায় পাপ কাজ করে। হারাম সীমানা, হারাম বলতে মক্কা মদিনা, সারা বিশ্বের মধ্যে দুই জায়গা হারাম আছে, তাই না? আর কোন জায়গাতে হারাম নাই, যদিও কেউ বানিয়ে নিয়েছে, কিন্তু মক্কার মদিনা ছাড়া আর কোথাও হারাম নেই। হারাম মানে পবিত্র, হারাম মানে নিষিদ্ধ, মসজিদুল হারাম মানে পবিত্র মসজিদ, যেখানে মারামারি করা, খুন দাঙ্গা করা হারাম, যেখানে শিকার করা পর্যন্ত হারাম, যেখানকার গাছপালা কাটা এবং কাঁটা তোলা পর্যন্ত হারাম। অবশ্য রাস্তায় পড়ে থাকলে রাস্তায় মানুষকে কষ্ট দিলে আলাদা কথা, কিন্তু যেগুলো প্রকৃতিগতভাবে গাছপালা হবে সেই গাছপালা কাটা কি বা ভাঙ্গা ডাল ভাঙ্গা ইত্যাদি হারাম। পাপ করা সব জায়গাতেই নিষিদ্ধ, সব জায়গায় যে কোনো জায়গায় পাপ করবেন নিষিদ্ধ, কিন্তু পবিত্র জায়গায় যদি পাপ করেন তাহলে দ্বিগুণ নিষিদ্ধ। এক হলো কি জায়গাটাকে পবিত্র করা হয়েছে যে এখানে মারামারি দাঙ্গা হবে না, মারামারি দাঙ্গা সব জায়গাতে নিষেধ তাই না, কিন্তু ঘোষণা করা হলো যে এই জায়গাটা এমন যেখানে হবে না, তাহলে ডবল আপনি নিষেধ মানলেন না, পবিত্র বলে আপনি তার অপবিত্রতা সাধন করলেন, এ একটা পাপ করলেন, দ্বিতীয় মারা যেটা নিষেধ সব জায়গাতে সেটাও করলেন, ডবল নিষেধ হয়ে গেল এবং ডবল হারামে আপনি লিপ্ত হলেন। সুতরাং রমজান মাসে যদি কেউ পাপ করে তাহলে অন্যান্য মাসের পাপা আচরণের মতো এক হবে কি না? রমজানে পাপ করা, কারণ রমজান মাস পবিত্র মাস, সেই পবিত্র মাসে আপনি পাপ করছেন। আর আবার রমজান মাসে যদি শবে কদরে পাপ করা হয় তাহলে আরো বেশি পবিত্র রাত্রে সময়ে আপনি পাপ করছেন, তাহলে তার মানে গুরুত্বটা আরো বেশি হবে। যেমন আপনি বাইরে মিথ্যা কথা বলেন আর মসজিদে বসে যদি মিথ্যা বলেন কেমন হবে? বাইরে আপনি গীবত চুগলি করেন আর মসজিদের ভেতরে যদি গীবত চুগলি করেন, দুটো কি এক হবে না? মসজিদের পবিত্রতা আছে, সে পবিত্রতার রক্ষা আপনাকে করা উচিত। অতএব বুঝতে পাচ্ছেন মহান আল্লাহর নিকট সবচেয়ে বেশি পছন্দনীয় স্থান হল কি? মসজিদ। আর সবচেয়ে অপছন্দনীয় স্থান কি? বাজার, মার্কেট, যেখানে শয়তান আন্ডা দেয়, শয়তান যেখানে আন্ডা দেয় বাচ্চা দেয় সেটা হচ্ছে বাজার, সব থেকে ঘৃণিত জায়গা আল্লাহর কাছে। আর সব থেকে পবিত্র জায়গা, পছন্দনীয় জায়গা হচ্ছে আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, মসজিদগুলো। আর পৃথিবীর বুকে সবচেয়ে বেশি পবিত্র স্থান হল মক্কা ও মদিনার হারাম, আল্লাহ তাআলা যেখানে নিষিদ্ধ পবিত্র জায়গা মক্কা মদিনার হারাম, হুদুদে হারাম যাকে বলা হয়। এক হচ্ছে মিকাত, এমন তার পবিত্রতা আছে মক্কা মদিনার, এমন বিশেষ করে মক্কা, মক্কাটা বেশি, মক্কার এমন পবিত্রতা আছে যে সেখানে যাওয়ার জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হয়। বিশেষ করে হজমরা করতে যাবেন তো সেই হজমরা করতে যাওয়ার জন্য বহু আগে থেকে প্রস্তুতি নিতে হয়। সে বিভিন্ন জায়গায় যেমন সাইলে কাবির মদিনার জন্য আবিয়ারে আলী যেখানে বলা হয় জুল হুলাইফা, সব থেকে দূরবর্তী মিকাত হচ্ছে জুল হুলাইফা, সেখান থেকে হেরাম বেঁধে যেতে হয়। তারপরে মক্কা যখন ঢুকবেন তার ভিতরে হারাম সীমানা আছে একটা, মক্কা যারা হারামে বাস করে তাদেরকে ওমরা করতে হলে ওই হারাম সীমানা বেরিয়ে গিয়ে হেললে যেতে হয়, যেমন মসজিদে আয়েশা, সেখান থেকে গিয়ে হেরাম বেঁধে আসতে হয়। তো এই যে হারাম সীমানা, এই হারাম সীমানা হচ্ছে বেশি পবিত্র, তারপরে মসজিদুল হারাম সেটা আরো সংকীর্ণ। তাহলে পবিত্র হতে হতে কত পবিত্রতম জায়গা হচ্ছে মসজিদুল হারাম, আল্লাহর নিকট পছন্দনীয়, যাকে মানুষ হারাম শরীফ বা হেরেম শরীফ বলে। এই হারামের পবিত্রতা রক্ষার্থে অনেক বৈধ জিনিসও সেখানে করা অবৈধ, যেটা বাইরে বৈধ কিন্তু অনেক জিনিস সেখানে বৈধ। যেমন গাছ কাটা, গাছ কাটা তো বৈধ, স্বীকার করা বৈধ, কিন্তু ওর ভিতরে হারাম সীমানার ভিতরে কোন স্বীকার করা যাবে না, গাছ কাটা যাবে না। তাহলে কোন পাপাচরণ করা কত পরিমাণে অবৈধ হতে পারে তা আপনি আন্দাজ করতে পারেন। এখানে গাছ কাটা হারাম, ঘাস তোলা হারাম, বুঝবেন অনেক ভাববেন যে যদি কেউ হারাম সীমানার ভিতরে বাড়িতে মরিচ লাগায়, এই ধনে পাতা, তারপরে আপনার নানা লাগায়, তাহলে সেগুলো কি কেটে খাওয়া যাবে না? হ্যাঁ, সেগুলো কথা আলাদা, আপনি লাগিয়েছেন আপনি কেটে খাবেন। যেমন মুরগি জবাই করা যাবে না, যাবে না, এটা শিকার না। পশু জবাই করা যাবে না, যাবে না, এগুলো তো শিকার না। শিকার করা জিনিস আলাদা, শিকার করা মানে কি, যে জন্তু জানোয়ার ছাড়া আছে সেগুলো আপনি, যেগুলো মালিকানায় কারণে, কারো মালিকানায় নেই, সেগুলো আপনি শিকার করুন, যেমন বনে শিকার করতে যাওয়া হয়, এগুলো সমস্যা নেই। ধনে পাতা তুলে খাবেন, নানা, নানা আমাদের কি বলে পুদিনা, পুদিনা তুলে খাবেন, কিংবা মরিচ লাগিয়েছেন মরিচ তুলে খাবেন, এগুলো সমস্যা নেই। উদ্দেশ্য হল যেগুলো প্রকৃতিগতভাবে যে গাছ উঠেছে সেই গাছ আপনি কাটতে পারবেন না। অতএব যদি আপনি সেই জায়গাতে পাপাচরণ করেন কত বড় পাপ হবে? আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া ইয়াসুদ্দুনা আন সাবীলিল্লাহি ওয়াল মাসজিদিল হারাম আল্লাযী জাআলনাহু লিন-নাসি সাওয়ান আল-আকিফু ফীহি ওয়াল বাদ ওমাই ইউরিদ ফিহি বিলহাদিন বিজুলমিন নুযিকহু মিন আযাবিন আলিম। সূরা হজের 25 নম্বর আয়াত আল্লাহ বলছেন, যারা কুফরি করেছে, কাফের যারা অবিশ্বাস করে এবং মানুষকে নিবৃত্ত করে আল্লাহর পথ হতে, আল্লাহর পথে বাধা দান করে, আল্লাহর পথে আসতে দেয় না, আর মসজিদুল হারাম হতে, মসজিদুল হারামে যেতে দেয় না, মসজিদুল হারামে যাবে লোকে সেখানেও বাধা সৃষ্টি করে, যাকে আমি করেছি স্থানীয় ও বহিরাগত সবারই জন্য সমান, এই মসজিদুল হারাম চাহে স্থানীয় হোক কেউ কিংবা বাইরের লোক হোক, সবারই জন্য সমান, সেখানে সবাই গিয়ে ইবাদত করবে। অতএব যে ওতে সীমালঙ্ঘন করে বা সীমালঙ্ঘন করে পাপ কাজে ইচ্ছা করে, পাপ করার ইচ্ছা করে, পাপ করে নয় পাপ করার ইচ্ছা করে, তাকে আমি আস্বাদন করাবো মর্মন্তুদ শাস্তি। পাপ করা না, মাই অমাই ইউরিদ ফিহি বিলহাদ, তার মানে ইচ্ছা করে, সংকল্প করে যে আমি পাপ করব, তাকে শাস্তি ভোগাবো। আচ্ছা আপনারা শুনেছেন, যদি পাপের ইচ্ছা করা হয় তাহলে ইচ্ছা কি আল্লাহ তাআলা লিখেন? হ্যাঁ, ফেরেশতাকে বলা আছে যে বান্দা আমার যখন কোন ভালো কাজের নিয়ত করবে তখন সঙ্গে সঙ্গে একটা নেকি লিখে দাও, কিন্তু যখন সে নেকি কাজটা পরিণত করবে তখন কি করো, দশটা নেকি লিখে দাও। আর যখন কোন পাপ কাজের নিয়ত করবে তখন লিখবে না যতক্ষণ না সে তা করেছে। অতঃপর সে যদি আল্লাহর ভয়ে না করে তাহলে একটা নেকি লিখে দাও। তার চিন্তা করেন যে বান্দা যখন পাপ করার ইচ্ছা করে তখন তার নেকি লিখা হয় না। আর এখানে আল্লাহ কি বলছেন, যে ব্যক্তি এ মক্কাতে, যে ব্যক্তি হারামে সীমালঙ্ঘন করে পাপ কাজের ইচ্ছা করবে আমি তাকে আস্বাদন করাব মর্মন্তুদ শাস্তি। দেখেন, পাপ কাজের ইচ্ছা করা আর দৃঢ় সংকল্প করা দুই জিনিস। যখন মানুষ দৃঢ় সংকল্প করে এবং কোন বাধার কারণে সে পাপটা করতে পারে না, তার পাপ লেখা হয় না, হয় না, তার দলিল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন দুজন মুসলিম লড়াই করে, তরবারি নিয়ে হত্যাকাণ্ড করে, তারপরে একে অপরকে মারার চেষ্টা করে, তাই না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, যে হত্যাকারী সেও জাহান্নামে যাবে আর যাকে হত্যা করা হবে সেও জাহান্নামে যাবে। তো সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাযাল কাতিল ফামা বালুল মাকতুল, তো যে হত্যাকারী সে তো জাহান্নামে যাবে, বুঝতে পারছি, সে অন্যায় করেছে, একজন খুন করেছে, কিন্তু যাকে খুন করা হয়েছে হত ব্যক্তি জাহান্নামে যাবে কেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেও পারলে পরে তার ভাইকে খুন করত, সে পারেনি তাই করেনি, অতএব তার যে দৃঢ় সংকল্পটা ছিল খুন করার, তার জন্য তাকেও জাহান্নামে দেওয়া হবে, হত এবং হত্যাকারী দুজনকেই জাহান্নামে দেওয়া। বোঝা গেল কি, যে যখন কোন মানুষ অন্তরে দৃঢ় সংকল্প করে নেয় কোন পাপ করার জন্য, তারপরে কোন বাধাপ্রাপ্ত হয়ে করতে পারে না, তবুও তার জন্য পাপ লিখা হয়। বড় দুঃখের বিষয় যে হারাম সীমানায় এমন বহু মানুষ বসবাস করে, আপনারা জানেন, হারামের ভিতরেই, হ্যাঁ, মক্কাতেই, যারা ওই হারামের উপযুক্ত নয়। আমাদের মদিনার মসজিদে পড়াকালে আমাদের এক ওস্তাদ ছিলেন, বেচারি খুব পরহেজগার মানুষ, ভালো মানুষ, আলোচনা করতেন, কথা বলতেন, মক্কা মদিনা সম্বন্ধে বলতেন, তো কথায় কথায় বহু কথা আলোচনা হয়। বলছেন, একটা লোক বলল যে এই মক্কাতে এমনও লোক আছে, বাসিন্দা, মক্কার বাসিন্দা, যে এখনো পর্যন্ত কাবা কালো ঘরটা দেখেনি, কালো ঘরটা দেখেনি। উনি বলতেন আফসোস করে, কাম মিন আহলে মক্কাতা লাইসু মিন আহলেহা, বলতেন যে মক্কাবাসীদের কত লোক আছে যে মক্কাতে বাস করার যোগ্য নয়, এরকম আছে না নেই, বহু আছে, এমন এমন বহু লোক আপনি শুনবেন, সেখানে ব্যভিচার হয়, সেখানে অপহরণ হয়, সেখানে চুরি ডাকাতি হয়, চুরি ডাকাত, চুরির কথা বলছেন, চুরি তো আপনার, হ্যাঁ, কাবা শরীফের চারিপাশে হয়, তাই না, পকেট মারি হয় না, হয় না, হা হা, সেখানেও সুযোগ নিতে ছাড়ে না, সাদা সিদে হাজি মানুষদের পকেট মারি করতে, তাদের একামা চুরি করতে, তাদের মোবাইল চুরি করতে, তাদের টাকা পয়সা চুরি করতে, তাদের কোনো বাধা আসে না, হতভাগ্য চোরেরা। চুরি তো সব জায়গাতে হয়, মসজিদে চুরি করবে? আবার মসজিদে এসে ঘড়ি চুরি করবে, তো ঘড়িটা নাগাল পাচ্ছে না, তো কোরআন যে রাখা আছে কোরআনগুলো জমা করে হ্যাঁ তার উপরে চেপে ঘড়ি চুরি করছে, কত বড় হতভাগ চোর! হায় হায় হায়, এ কোন চোর! হারাম মেয়ে যারা বাস করছে, হারাম সীমানায় বাস করছে, মক্কাতে বাস করছে, বহু মানুষ আছে যারা সেখানকার উপযোগী না, সেখানে উপযুক্ত নয়, হারাম সীমানায় অবস্থান করে অনেকে ধোকাবাজি করে, অনেকে ব্যভিচার করে, ওখানে ওখানে অনেকে বিদাত করে, আর মুশরিকদের তো অভাব নেই। অনেক মুশরিক আছে যারা শিরিক করে, আর তারা ভাবে কি আমরা দিনদারি করি। অনেকে তামাক সেবন করে, দেখেছেন ওখানে ওই যে হুক্কা না কি বলো ওটাকে, শিশ না শিশা বলে, শিশা, সেখানে মানুষ শিশা খাচ্ছে, তামাক সেবন করছে। আমাদের এক হাজি হজ করে গেছে, তো সে এমনিতেই সৌদি আরবের প্রতি খাপ্পা, অনেক লোক আছে না সৌদি আরবকে দেখতে পারে না, সাধারণত বিদাতিরা সৌদি আরবের লোককে বা সৌদি আরবকে দেখতে পারে না, তারা সবসময় সৌদি আরবে বদনাম করে। বলছে মক্কাতে হারামের পাশ থেকে দেখছি বড় বড় বিল্ডিং এ ডিশ লাগানো আছে, ডিশে সব কি আছে? ডিশে তো বিষ আসবেই, ডিশ যেখানেই লাগান বিষ আসবে। তো বলছে কেন থাকবে, কেন সৌদি সরকার দূর করে না? ভাই এটা ডিশ লাগানো আছে, যে যা দেখবে, দেখা নিয়ে সমস্যা। বলছে না ডিশ লাগানো থাকবে, ওখানে দেখছি হারাম শরীফের আশেপাশে যে অনেক দোকান আছে সেখানে হুকো খাওয়া হচ্ছে, আমি তো সিগারেট খাওয়াও দেখেছেন। আরে একজন সৌদি বিরোধী লোক এসে আমাকে বলছে যে মক্কা শরীফের মুয়াজ্জিনরা সিগারেট ফেলে দিয়ে আজান দেয়। আমি আরে এখন কথা হলো, সিগারেট ফেলে দিয়ে আজান দেয় মানে? বলছে হ্যাঁ, আমাদের এক হাজি হজ করতে গেল, সে হজ করতে গিয়ে দেখে এসছে। আমরা কি দেখেছি ঠিক মতো বলতে পারবেন? বলছে হ্যাঁ ধোঁয়া উঠতে দেখেছে। আমরা হ্যাঁ এটা ঠিক কথা, সিগারেট মুখে দেখেনি কিন্তু ধোঁয়া উঠতে দেখতে পারে। বলতে তাহলে ধোঁয়াটা কিসের ধোঁয়া? আমরা হ্যাঁ এটা বলছি আপনাকে, বলছে ধোঁয়া উঠতে দেখেছে, তারপর আজান দিয়েছে না, ও ধোঁয়াটা কিন্তু সিগারেটের ধোঁয়া না। বলছে কিসের ধোঁয়া? বলে আমাদের দেশে তোমরা দেখেছো, আমাদের দেশে ধোঁয়া সাধারণত এরকম হয় না, ধূপের ধূপকাঠি দেয় মসজিদে, কিন্তু ওখানে সৌদি আরবে আছে আমাদের দেশে যেমন সে মূর্তির সামনে কি দেয়, ওটা মনসার সামনে কি দেয়, ওটা ধুনো, ধুনো ধুনো দিয়ে ধুঁয়ো করে না, আর তাতে মনসা নেচে ওঠে। তো ওই রকম ভগবানের ধুঁয়ো সৌদি আরবে ব্যবহার হয় মসজিদের ভিতরে, এইভাবে নিয়ে গিয়ে আঙ্গার নিয়ে আঙ্গারের উপরে কিংবা কারেন্টের মাধ্যমে ওই যে কাঠ যেটাকে উদ বলা হয়, উদ কাঠ পুড়িয়ে সুগন্ধ ব্যবহার করা হয়। তো মুয়াজ্জিনরা সেখানে এইভাবে ধুঁয়ো ব্যবহার করে, সেই ধুনোচি আছে, ধুনোচিতে উদ দিয়ে তাতে আগুন দিয়ে বা আঙ্গার দিয়ে কিংবা কারেন্টের মাধ্যমে যে ধোঁয়াটা হয় সেই ধোঁয়াটা সুগন্ধি, এইভাবে ব্যবহার করে। এইভাবে ব্যবহার করার পর রেখে দিয়ে তারপরে আজান দেয়। হ্যাঁ তাহলে তাই হইতে পারে, আমার দেখুন দেখতে লারি চরণ বাঁকা, যাকে আপনি দেখতে পারেন না তার ভালো কাজটাকেও মনে হবে যেন খারাপ কাজ। খাম খাতে বদনাম, বলছে মুয়াজ্জিনরা সিগারেট ফেলে আজান দেয়। আল্লাহুল মুস্তাহান। তো এইভাবে যদি আপনি দেখবেন খেয়াল করে, যারা হারামে বাস করে তারা অনেকে ধূমপান করে, অনেকে তামাক সেবন করে, বিড়ি সিগারেট খায়, অথচ আজকাল দেখবে হারাম শরীফের বাইরে লেখা আছে, হারামের বাইরে লেখা আছে যেখানে বলা হয়েছে যে আমরা মক্কাকে ধূমপানহীন শহর করতে চাই, আমরা হারামকে ধূমপানহীন করতে চাই, কিন্তু কে কার কথা মানে? ওই সামান্য সরে গিয়ে হোটেলের আশেপাশে সেখানে বিড়ি সিগারেট পান করা হচ্ছে। বরং বড় দুঃখের বিষয় যে হোটেলে এমনও লোক আছে, কাজের লোক কিংবা ওখানকার, হ্যাঁ যে নামাজও পড়ে না, যে বেনামাজি, নামাজও পড়ে না, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে না। আমরা দূর দূরান্ত থেকে গিয়ে ওখানে এক রাকাত নামাজ পড়ার জন্য পাগল থাকি, তাই না? একদম মানে উদ্বিগ্ন থাকি যে আপনার একটা নামাজ ছুটে গেল, একটা নামাজ ছুটে যাওয়া মানে হচ্ছে লক্ষ নামাজ ছুটে যাওয়া, লক্ষ থেকে বেশি নামাজ ছুটে যাওয়া। কিন্তু দুঃখের বিষয় যে মক্কাবাসী হয়ে ওই হারামের আশেপাশে বাস করে শুধু নোট কামানোর জন্য আছে, আর নোট কামানোরও কত পদ্ধতি দেখেছেন, কত রকম করে লোককে ঠগিয়ে, হাজিদেরকে ঠগিয়ে, এই যারা চুল কাটছে, হ্যাঁ কিভাবে দাম বাড়িয়ে কিভাবে কিভাবে নোট কামাচ্ছে তারা, তেমনি বিভিন্ন দোকানে বিভিন্ন নকল মাল বিক্রি করে ইত্যাদি কত রকম ভাবে তারা নোট কামাচ্ছে, হারাম পয়সা কামাচ্ছে, হারাম শরীফে হারামের আশেপাশে বসে, আর তারা হোটেলে বসে অশ্লীল ছবি দর্শন করছে, অবৈধ ব্যবসা করছে, আরো কত কি। তারা নিশ্চয়ই আল্লাহর নিকট এবং মানুষের নিকট অতিশয় ঘৃণ্য, এরা নিশ্চয়ই আল্লাহর নিকট ঘৃণ্য। দু নম্বর গেল কারা, তাহলে হারাম সীমানায় যারা পাপাচারণ করে। তিন নম্বর হচ্ছে যারা ঘৃণ্য, জাহিলি যুগের কৃষ্টি অনুসরণকারী, মানে জাহিলি যুগের কোন প্রথা কোন কাজের আপনি অনুসরণ করছেন। এবার আপনাদেরকে নিশ্চয়ই শোনাতে হবে যে জাহিলি যুগের কৃষ্টি কি। জাহিলি যুগ মানে কাকে বলে? ইসলাম আসার আগের যুগ। ইসলাম আসার আগের যে যুগ ছিল সেই যুগকে জাহিলি যুগ বলা হয়। তো প্রাক ইসলামী যুগে কি কি কাজ ছিল, যে কাজ ইসলামে করলে পরে আল্লাহর কাছে সবচেয়ে বেশি ঘৃণ্য হতে হয়। উদাহরণস্বরূপ আপনারা জানবেন, ইসলামের আলো পেয়েও জাহিলি যুগের অন্ধকারে বসবাস করে কি করতে চায়? ইসলামের পূর্বের সেই অন্ধকার যুগের রীতিনীতি অবলম্বন তারা করতে চায়, মনে করে কি সেটাই হচ্ছে বর্তমান যুগের ফ্যাশন। বলবো, উদাহরণ বলবো, জাহিলি বা মূর্খতা যুগের কুসংস্কার ইসলামী পরিবেশে পুনর্বহাল করতে চায়, সে যুগের লোকেদের আচরণ অভ্যাস নিজেদের পরিবেশে প্রচলিত করতে চায়, ভাবে সেটাই হল তাদের সভ্যতা। জাহিলি যুগের কুপ্রথা কুসংস্কারের কিছু নমুনা যদি আপনারা শোনেন তাহলে শুনবেন, শুনেন দু একটা হাদিস। কায়েস ইবনে আবু হাজেম বলছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আহমাস গোত্রে জাইনাব নামক এক মহিলার নিকটে এসে দেখলেন যে সে কথা বলে না। তিনি বললেন, ওর কি হয়েছে যে কথা বলে না? তারা বলল, ও নীরব থেকে হজ করার সংকল্প করেছে, মানে হজ করবে। তো অনেকে মনে করে কি যত কষ্ট তত তত তত সব বেশি হবে। তো বেচারি হজ করতে এসেছে, তো হজ করতে এসে লোকে অনেক রকম কথা বলে, কারো মিথ্যা কথা হয়ে যায়, কারো গীবত হয়ে যায়, অতএব আমি সব সময় কি করব, চুপ থাকবো, কথা বলবো না। এরকম একটা আপনারা গল্প শুনেছেন যে এক মহিলা ছিল, যে মহিলা শুনেছিল যে কথা বললে পরে এভাবে জীবে জাত অনেক পাপ আছে। জীবে জাত, যেমন আমাদের একটা বই আছে জীবের জাত সর্বনাশ, তাতে একশোর উপরেও পাপ দেখানো হয়েছে। তো সে মহিলা যাতে জীবে পাপ না হয় তার জন্য যখনই কথা বলত কোরআনের আয়াত বলত, যেমন তোমার কয়টা ছেলে, তো বলতো যে যদি তিনটে হতো বলতো সালা সাতা ইয়াম, যে সেই আয়াতটা পড়ত, ঠিক আছে কিনা। তার মানে যেমন কোরআনের হাফেজ ছিল মহিলা, যখনই কোন প্রশ্নের সম্মুখীন হতো, কথা বলার সম্মুখীন হতো, তখন সরাসরি কথা না বলে কি করত, কোরআনের আয়াত ব্যবহার করত, তাতে তার উত্তরও হতো, আর নিজে মানে বাড়তি কথা বলতো না, এটা ভাবতো কি এটা আমার জন্য ভালো, এটাও খারাপ। আর এই মহিলার কথা, যে চুপ থেকে হজ করতে চায় সেটাও খারাপ, যেহেতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ওকে বলো যে যেন কথা বলে, কারণ এই রকম নীরবতা বৈধ নয়, এ হল জাহিলি যুগের কাজ। সুতরাং সে কথা বলতে লাগলো। আপনারা শুনেছেন এরকম যে বাড়াবাড়ি অতিরঞ্জন, এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুতবা দিচ্ছেন, হঠাৎ করে দেখলেন সামনে একজন লোক দাঁড়িয়ে, আবু ইসরাইল বলে এক লোক দাঁড়িয়ে আছে রোদে। কি ব্যাপার? বলছেন উনি মানত করেছেন বা নিয়ত করেছেন যে কি বলে রোজা করবেন আর দাঁড়িয়ে থাকবেন, বসবেন না, এবং রোজে থাকবেন, ছায়া গ্রহণ করবেন না। তার মানে যত কষ্ট তত স্বভাব নেবে আর কি। তো রোদে দাঁড়িয়ে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, ওকে আদেশ করো যেন বসে, ছায়া গ্রহণ করে এবং রোজাটা পুরো করে। এক ব্যক্তি দেখছেন বুড়ো মানুষ খুব কষ্ট করে ছেলেদের কাঁধে ভর করে মক্কা যাচ্ছে হেঁটে হেঁটে। তো বলল, কি ব্যাপার বুড়োটা, কি হয়েছে? তো লোকেরা বলল যে নিয়ত করেছে বা মানত মেনেছে যে সে হেঁটে হেঁটে হজ করতে যাবে। আপনারা দেখেছেন আমাদের দেশের কিছু কিছু আছে না, যারা হেঁটে যায়, কেউ বুকে হেঁটে যায়, কত রকম করে হেঁটে সেই মূর্তি পর্যন্ত বা মাজার পর্যন্ত, হ্যাঁ, তাদের কীর্তিকাণ্ড দেখেও খালি পায়ে যায়, জুতো পাওয়া যাবে না। মনে করে কি এতে আমাদের কি আছে, সব আছে। এখন যদি আপনি হারামের দিকেও যান, মাজারের দিকে গেলে তো আলাদা কথা, সেটা তো অন্য পর্যায়ে পড়ল, কিন্তু মক্কার দিকে যদি যান, বলে আমি খালি পায়ে যাব, জুতো পরব না, তাহলে কি হবে, বিদাত হবে এবং অতিরঞ্জন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুড়ো তোমার এই হাঁটার জন্য আল্লাহ মোকাপেক্ষী না, তুমি বরং সওয়ার হয়ে যাও। তারপরে তাকে বললেন, সে সওয়ার হয়ে হজ করতে গেল। এইভাবে আমি বহু বারাবারি আছি। ইবনে মাসউদ কর্তৃক বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সে ব্যক্তি আমার দলভুক্ত নয়, যে ব্যক্তি বিপদে অধৈর্য হয়ে অথবা লোক দেখানোর উদ্দেশ্যে গালে চাপড় মারে, গলা ও বুকের কাপড় ফাড়ে এবং জাহিলি যুগের লোকদের মতো ডাক ছেড়ে মাতম করে। তাহলে বোঝা গেল কি জাহিলি যুগের নিয়ম ছিল, যে মুসিবতের সময়ে তারা খুব চিৎকার করে ডাক ছেড়ে ছেড়ে কান্না করত বা মাতম করত। এটা হচ্ছে জাহিলি যুগের একটা রীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কেউ মদ পান করবে তার ৪০ দিনের নামাজ কবুল হবে না। মদ পান করলে ৪০ দিনের নামাজ কবুল হবে না। যে ব্যক্তি তার মূত্রথলিতে মদের কিছু পরিমাণ রাখা অবস্থায় মারা যাবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, এবং যে কেউ ওই ৪০ দিনের ভিতরে মারা যাবে সে জাহিলি যুগের মরণ মরবে। তার মানে মদ পান করা অবস্থায় কথা, সেই জাহিলি যুগের লোকেদের প্রথা এইভাবে মদ খেয়ে মারা যাওয়া। যাই হোক, মারুর ইবনে সুয়াইদ বলেন, একদা আমি আবু জারকে দেখলাম যে তার পরনে জোড়া পোশাক রয়েছে এবং তার গোলামের পরনেও অনুরূপ জোড়া পোশাক বিদ্যমান। আমি তাকে সে সম্পর্কে প্রশ্ন করলাম। তিনি ঘটনা উল্লেখ করে বললেন যে তিনি আল্লাহ রসুলের যুগে তার এক গোলামকে গালি দিয়েছেন আর তাকে তার মায়ের সম্বন্ধ ধরে হ্যায় প্রতিপন্ন করেছেন, মানে মা তুলে গালি দিয়েছেন। তার মানে দাসকে গালি দিয়েছেন কি তুলে, মা তুলে। এ কথা শুনে নবী সাসান তাকে বলেছিলেন, ইন্নাকা ইমরুউন ফিকা জাহিলিয়া, তুমি হচ্ছে এমন লোক যার মধ্যে জাহিলিয়াত আছে। নিশ্চয়ই তুমি এমন লোক, তোমার মধ্যে জাহিলিয়াত আছে, এর অভ্যেস রয়েছে, ওরা তোমাদের ভাই স্বরূপ। বললেন, দাস দাসীরা তোমাদের ভাই বোন স্বরূপ এবং তোমাদের সেবক, আল্লাহ ওদেরকে তোমাদের মালিকাধীন করেছেন। সুতরাং যে ব্যক্তির ভাইকে আল্লাহ তার মালিকানাধীন করেছেন সে ব্যক্তি যেন তাকে বা দাসকে তাই খাওয়ায় যা সে নিজে খায়, খুব কঠিন জিনিস, তাই খাওয়ায় যা সে নিজে খায় এবং তাই পড়ায় যা সে নিজে পড়ে। আর তার মানে যদি কোন মহিলা হয় শাড়ি পরে তো দাসকেও শাড়ি পরাতে হবে, তাই না? আর যদি মহিলা হয় যদি প্যান্ট পরে তাকেও প্যান্ট পরে, তারা উদ্দেশ্য তা না, একই মান বা একই মানের লেবাস যেন পরায়। আর তোমরা ওদেরকে এমন কাজের ভার দিও না যা করতে ওরা সক্ষম নয়, পরন্তু যদি তোমরা এমন দুসাধ্য কাজের ভার দিয়েই ফেলো তাহলে তাদের সহযোগিতা। এখানে আমাদের উদ্দেশ্যটা কি, যে দাস দাসীকে গালি দেওয়া, মা তুলে গালি দেওয়া, মা তুলে গালি দেওয়ার পরে এর কি হলো, কাদের কাজ, জাহিলি যুগের কাজ। একদা মুয়াবিয়া ইবনে হাকাম বললেন, হে আল্লাহর রাসূল, আমি জাহিলি যুগে অত্যন্ত নিকটবর্তী, অর্থাৎ আমি অল্পদিন হল অন্ধযুগ থেকে নিষ্কৃতি পেয়েছি এবং বর্তমানে আল্লাহ আমাকে ইসলামে দীক্ষিত করেছেন। আমাদের কিছু লোক গণকের নিকট যায়, তিনি বললেন তুমি তাদের কাছে যেও না। আমি বললাম আমাদের কিছু লোক অশুভ লক্ষণ মেনে থাকে, ওই যে এটা করলে এই হয়, হ্যাঁ এটা করলে সেই হয়। তিনি বললেন, এ এমন জিনিস যা তাদের নিজেদের অন্তর অনুভব করে, সুতরাং এসব ধারণা যেন তাদেরকে বাঞ্ছিত কর্মে বাধা না দেয়। আমি নিবেদন করলাম, আমাদের মধ্যে কিছু লোক দাগ টেনে শুভাশুভ নিরূপণ করে, এসব জাহিলি যুগের কাজ। দাগ টেনে হাত চালায় দেখেছেন, এভাবে হাত দিয়ে হাত চালায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রাচীন যুগে এক পয়গম্বর দাগ টানতেন, আল্লাহ কোন আল্লাহর নবী দাগ টানতেন, সুতরাং যার দাগ টানার পদ্ধতি উক্ত পয়গম্বরের পদ্ধতি অনুসারে হবে তা সঠিক বলে বিবেচিত হবে, নচেত না। অতএব কোন নবীর যে কোন নবী, নবীর কাছে তো ওহি আছে, দাগ টেনে তিনি যাই হোক ভবিষ্যতের খবর হয়তো বলতেন, তুমি এখন বর্তমানে কোন মানুষ সেটা করতে পারে না। বুঝতে পারলেন জাহিলি যুগের কাজ কি। জাহিলি যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চারটি কর্ম জাহিলিয়াত যুগে যা আমার উম্মত ত্যাগ করবে না, সেটা কি, বংশ নিয়ে গর্ব করা, পরের বংশে খোঁটা দেওয়া, নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি কামনা বা আশা করা এবং মৃতের উপরে মাতম করা। এ চারটি জিনিস কি হলো তাহলে, জাহিলি যুগের কাজ। তারপর জাহিলি যুগের কাজ হল ওই যে এক হাদিসে আছে না, যে দেখলেন যে কুল গাছ বা বড়ই গাছের উপরে তলোয়ার লটকানো আছে, হ্যাঁ তো বললেন আমাদের জন্য, বললেন যে আমাদের জন্য একটা বড়ই গাছ নির্দিষ্ট করে দেন, তাহলে আমরাও কি করব, তলোয়ার লটকাব। তো বললেন তোমরা সেই কথা বললে যেমন মুসা আলাইহিসসালামকে তার জাতি বলেছিল, জি জি আল্লানা ইলাহান কামালাহুম আলিহা, ওদের যেমন বিভিন্ন মাবুদ রয়েছে তেমনি দেবতা রয়েছে, আমাদেরও দেবতা বানিয়ে দেন। সুতরাং বোঝা গেল কি যে এই শ্রেণীর কথা হল জাহিলি যুগের কথা। বুরাইদা বলেন, আমরা জাহিলি যুগে আমাদের কারো ছেলে সন্তান হলে ছাগল বা ভেড়া জবেহ করে তার রক্ত তার মাথায় মাখিয়ে দিতাম। তাহলে বোঝা গেল কি যে এই শ্রেণীর কাজ হল জাহিলি যুগের কাজ। দাফনের পর, এটা জারির বিন আবদুল্লাহ বাজালি বলছেন, দাফনের পর মরা বাড়িতে খানা ও ভোজের আয়োজনকে এবং লোকেদের জমায়েতকে আমরা জাহেলিয়াতের মাতম হিসাবে গণ্য করতাম। বুঝা গেল যে মরার পরে ওই মরা বাড়িতে ভোজের আয়োজন করা জাহিলি যুগের কাজ, জায়েজ না। জাহিলি যুগের একটা আচরণ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে মহিলাদের ব্যাপারে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনারা নিশ্চয় জানেন যারা পর্দা করে, বোরকা পরে, এই মহিলারা সেকেলে, সেকেলে মানে কি, সেই আদিম যুগে বলে মধ্যযুগীয়, ওরা বলে মধ্যযুগীয় বর্বরতা, মধ্যযুগের কাজ ইত্যাদি, এরা হচ্ছে সেকেলে, এরা হচ্ছে প্রাচীনপন্থী, তারপরে এরা হচ্ছে সেই পুরনো যুগের লোক। আপনারা কি বলতে পারেন বেপর্দা হওয়াটা মানে পর্দাহীনতা বেশি সেকেলে নাকি বোরকা পড়াটা বেশি সেকেলে, মানে কোনটা বেশি প্রাচীন, মানে পর্দা করাটা প্রাচীন নাকি বেপর্দা হওয়াটা প্রাচীন? বেপর্দা হওয়াটা বেশি প্রাচীন। এই বেপর্দা জাহিলি যুগে ছিল বলেই কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন, মহেদ ওয়ালা তাবার রাজনা ওকারনা ফি বুয়ুতে কুন্না ওয়ালা তাবার রাজনা তাবার রোজাল জাহিলিয়াতিল উলা। তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো নিজেদেরকে প্রদর্শন করিয়ে বেরিও না। তাহলে আধুনিকতাটা কোথায় রয়েছে, পর্দার ভিতরে না পর্দাহীনতার ভিতরে? এরা বোঝে না, এরা ভাবে কি এটা হচ্ছে সেকেলে পোনা, বোরকা পরা, নিজেকে ঢাকা, সেকেলে পোনা। আরে সেকেলে পোনা বেশি সেকেলে হচ্ছে তোদেরটা, যারা খোলা মেলা, যারা কেউ উপর দিকে খোলা, কারো নিচের দিকে খোলা, কারো সম্পূর্ণই খোলা। এই খোলামেলা লেবাস পর্দাহীনতা, এই হচ্ছে বেশি সেকেলে। জাহিলি যুগে এরকম ছিল, তারা নিজেদেরকে প্রদর্শন করে বেড়াত। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এটা হচ্ছে জাহিলি যুগের কাজ, অথবা আমাদের যদি কেউ করে জাহিলি যুগের কাজ করবে। ঠিক এরকমই যদি কেউ খারিজি হয়ে মারা যায়, মানে রাষ্ট্র মুসলিম রাষ্ট্র নেতার আনুগত্য না করে বিদ্রোহী হয়ে মারা যায়, সে কিসের মরণ মরে? জাহিলি যুগের মরণ মরে। তারা বুঝে গেল এটা একটা জাহিলি যুগের কথা। তারপর আরো বহু কিছু আছে জাহিলি যুগের নমুনা, আপনারা নিশ্চয়ই জানেন। বর্তমানে আধুনিকতা নামে অসভ্যতা, বেলেল্লাপনা, সেই জাহিলি যুগের নমুনা। আসল সেকেলেপনায় ঘৃণ্য আধুনিকারায় প্রদর্শন করে থাকে। প্রগতির নামে দুর্গতি, সেই আচরণ বড় প্রাচীন। অথচ প্রগতি মানে সামনে অগ্রসর হওয়া, পিছনে ফিরে যাওয়া নয়। তাহলে তোমরা বেশি পিছনে ফিরে গেলে, জাহিলি যুগে ফিরে গেলে তোমরাই বেশি পিছনে আছো। মুসলমানরা যারা পর্দা করে যে মহিলারা, তারা কিন্তু পশ্চাৎগামিনী নয়। মুসলিমদের উচিত নয় মুসলিম সমাজে জাহিলি যুগের রীতিনীতির অনুসরণ করে নিজেদেরকে ঘৃণ্য করে তোলা। এই যে একটা নমুনা বলা হলো জাহিলি যুগের, কোন মুসলিমের জন্য এটা উচিত নয় সেইগুলোকে অনুসরণ করে নিজেদেরকে ঘৃণ্য করে, আল্লাহর কাছে ঘৃণ্য করে তোলা। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, আল্লাহ তাআলা বলছেন তোমরা কি জাহিলিয়াতের হুকুম চাও? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। হ্যাঁ, কে সুন্দর হুকুম বেশি, কার বিচার ব্যবস্থা বেশি সুন্দর, আল্লাহ তাআলার থেকে কে বেশি সুন্দর বিচারক হতে পারে? খাঁটি বিশ্বাসী সম্প্রদায়ের জন্য বিচারে আল্লাহ অপেক্ষা আর কে শ্রেষ্ঠতর হতে পারে? চার নম্বর, এটা বলি শেষ করব, যে সব থেকে ঘৃণ্য আল্লাহর কাছে চার নম্বর হল খুনি, যে খুন করে, খুন করে, পেশাদার খুনি কিংবা এমনি খুনি, কোন কথাবার্তা হলে, ঝগড়া হলো, ঝগড়া হলো মুখে মুখে হলো, তবে অস্ত্র কেন, অস্ত্র আছে দিলে খুন করে। এই যে খুন করাটা, খুন করার ব্যাপারে, খুন করা হচ্ছে মহাপাপ। আল্লাহ তাআলা বলেছেন যে বানি ইসরাইল কেউ এই বিধান দেওয়া হয়েছিল, সেই বিধান আমাদের জন্য আছে। আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কাতালান নাসা জামিয়া। মানুষ একটা মানুষকে খুন যে করে, সে যেন সারা বিশ্বের সমস্ত মানুষকে খুন করে। তার মানে একটাকে খুন করা মানে সারা বিশ্বের সমস্ত মানুষকে খুন করা, এত বড় মহাপাপ। ওমান আহিয়াহা ফাকাআন্নামা আহিয়ান নাসা জামিয়া, যে একটা মানুষের প্রাণ বাঁচায় সে যেন সারা বিশ্বের মানুষের প্রাণ বাঁচালো। কত বড় মানুষের প্রাণের আপনার গুরুত্ব। আল্লাহ তাআলা অন্য এক জায়গায় বলছেন সূরা নিসা 13 নম্বর আয়াতে, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে তার শাস্তি হলো যে চিরস্থায়ী সে জাহান্নামবাসী হবে, সে সেখানে চিরকাল থাকবে। ও গাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার প্রতি রুষ্ট হবেন, ক্রোধান্বিত থাকবেন। ওয়ালা আনাহ, তাকে অভিসম্পাত করবেন, রহমত থেকে দূরে রাখবেন। ওয়া আদাল্লাহু আযাবান আযীমা, তার জন্য মহাশাস্তি প্রস্তুত করে রাখবেন। বুঝতে পাচ্ছেন, খুন করা এত বড় ঘৃণা কাজ। আপনারা নিশ্চয়ই শুনবেন বা প্রশ্ন করতে পারেন যে হুজুর, খুন করা আমরা জানি কাবিরা গুনাহ, কিন্তু সে কি জাহান্নামে চিরস্থায়ী থাকবে? জাহান্নামে চিরস্থায়ী থাকবে একমাত্র কাফের মুশরিক মুনাফিকরা। কিন্তু যদি কোন মুসলিম কোন মুসলিমকে খুন করে তাহলে কি জাহান্নামে সে চিরস্থায়ী থাকবে? এটা আমরা অন্যান্য হাদিস থেকে কোরআন আয়াত থেকে জানতে পারি যে না, সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে না। কিন্তু এখানে আল্লাহ তাআলা ধমক দিয়েছেন যে খবরদার, কাউকে খুন করবে না, খুন করলে পরে তোমাদের এই শাস্তি, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। আল্লাহ তাআলা ক্রোধান্বিত, রাগান্বিত হবেন, অভিশপ্ত হবে তুমি, আর তোমার জন্য আছে মহাশাস্তি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খুন করবে বা খুনের দাবি করবে, খুন করার চেষ্টা করবে, এটা হচ্ছে আবগাযুন নাসি ইলাল্লাহি সালাসাতু সালাসা, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো বা ঘৃণিত মানুষ হলো তিনজন। নম্বর এক, যে ব্যক্তি মক্কা মদিনায় হারাম সীমানার ভিতরে সীমা লঙ্ঘন করে পাপ কার্য বা ফিতনা ফাতার সৃষ্টি করে। নম্বর দুই, যে ব্যক্তি ওয়ামুবতাগিন ফিল ইসলামে সুন্নাতাল জাহিলিয়া, যে ব্যক্তি ইসলামে থেকে জাহেলিয়া যুগের জাহেলিয়াতি যুগের কৃষ্টি কালচার তরিকা অনুসন্ধান করে। ওয়া মুত্তালিবু দামি ইমরিইন বিগাইরি হাক্কিন লিইউরিকা দামাহ, আর সেই ব্যক্তি যে না হক কোন মুসলিমকে খুন করার চেষ্টা করে। অতএব খুনের চেষ্টা করা বা খুন করা মহা অপরাধ, আর আল্লাহ তাআলার কাছে সে হচ্ছে একজন নিকৃষ্ট ব্যক্তি, খুনাখুনি। এখন সারা বিশ্বে খুনাখুনি কিভাবে চলছে দেখেন, কোথাও খুনাখুনি চলছে যেখানে নিরপরাধ মানুষ মারা যাচ্ছে, আপনি পার্টি পার্টি করে মানুষ দাঙ্গা হাঙ্গামা, বম ফেলে নিরপরাধ মানুষকে মারছে, নারী শিশু হত্যা করছে, অনেক জায়গায় জিহাদের নামে সন্ত্রাস চলছে, আর যেখানে জিহাদ চলছে সেখানে মুসলিমরা হত্যা হচ্ছে এবং খুন হয়ে যাচ্ছে, খুনাখুনি আর রক্তারক্তি সারা পৃথিবী, এবং বেশিরভাগই মুসলমানরা খুনাখুনিতে মানে লিপ্ত হয়ে পড়েছে, বিশেষ করে রাজনীতি করে আর পার্টি পার্টি করে মুসলমানরা মাটি হয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন ভোট ভোট করে, বিশেষ করে গ্রামে গঞ্জে যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেই সম্পর্কে একটা কবিতা শুনেন। আমাদের ছোট গ্রাম, আমাদের ছোট পাড়া একটা গ্রাম, সেই গ্রাম নিয়ে একটা কবিতা লেখা হয়েছে ভোটের সময়কার কথা। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সে তা সবে মিলিয়ে ভোট এলে পর, সবাই একসঙ্গে বাস করি, কিন্তু ভোট যখনই আসে বাস ও পার্টি করে হয়ে গেলাম পর, পাড়ার সকল ছেলে মোড়া ভাই ভাই, ভোট এলে দলাদলি হই ঠাঁই ঠাঁই, ভোট এলে তখন আর ভাই ভাই নেই। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, সত্যি গ্রাম, গ্রামের মানুষ যারা বাস করে দেন একটা পরিবার, এক অপরের সঙ্গে সহযোগিতা এবং কত রকম মায়া মমতা স্নেহ থাকে, তো মায়ের সমান সেই গ্রাম, বলে গায়ে আর মায়ের সমান, তাই না? বলে গায়ে আর মায়ের সমান, যে গায়ে বাপ নেই সে গায়ে দাপ নেই, তো গ্রামের একটা টানই আলাদা। ভোটের সময়ে তার রাখি না কমান, কিন্তু ভোট যখন আসে তখন সেই মায়ের মতো গায়ের সম্মান আর রাখি না। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, ভোটের বোমার তাতে আগুনে দিঘি, কেউ সেটা নেচে মরে কেউ ভরে ঝুলি, তবুও মুসলিম মোরা বড় বড় বলি। বুঝতে পারলেন, কার জন্য নাচছেন, কার জন্য বোমাবমি করছেন, গদিতে কে বসবে, আর আপনি কি করছেন, খুনাখুনি করছেন। খুন একজন করে, নাচে একজন, আর ঝোলাতে টাকা পয়সা ভরে একজন। আবার বলছি কবিতাটা, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সে তা সবে মিলে ভোট এলে পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, ভোট এলে দলাদলি হই ঠাঁই ঠাঁই, আমাদের ছোট গ্রাম মায়ের সমান, ভোটের সময়ে তার রাখি না কমান, মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, ভোটের বোমায় তাতে আগুনি দিঘি, কেউ সে তা নেচে মরে কেউ ভরে ঝুলি, তবুও মুসলিম মোরা বড় বড় বলি। আল্লাহ এই মুসলিম জাতিকে সুমতি দেন, আল্লাহ যেন এইভাবে খুন দাঙ্গা করে নিজেরা নিজেদেরকে শুধু ভোটাভুটির সময়ে নিজেরা নিজেদের মধ্যে আপোষে লড়ছে, তারা লড়ছে আর গদিতে বসছে কেউ, তাদের কিন্তু জ্ঞান হয় না। আপোষে লড়ালড়ি করে কোথা কেস কোর্ট কাছারি করছে, উকিল বাবুর বাসা বাড়ি হচ্ছে, আর কারো কিছু হচ্ছে, টাকা পয়সা খরচ করছে, আর নিজেরা নিজেদের ক্ষতি, ইমানের ক্ষতি করছে, নিজেরা আল্লাহকে স্মরণ করছে না বা আল্লাহকে ভয় করছে না, ফলে এই কাজের মাধ্যমে তারা আল্লাহর কাছে বেশি ঘৃণ্য হয়ে যাচ্ছে। আল্লাহ তৌফিক দেন যেন মুসলিম জাতি এই সমস্ত খুন দাঙ্গা থেকে এবং অবৈধ রক্তপাত থেকে দূরে থাকতে পারে, কারণ অবৈধ রক্তপাত আপনারা জানেন কাল কেয়ামতের দিনে প্রথম হিসাব হবে কিসের? আল্লাহর হক সম্পর্কিত হিসাব হবে নামাজের, আর নিয়ামত সম্পর্কে হিসাব হবে কিসের? এই ঠান্ডা পানির। আর বান্দার হক সম্পর্কিত প্রথম হিসাব হবে কিসের? খুনের। এই যে খুনি যাকে খুন করা হয়, সে নিজের মাথা সামনে এনে আল্লাহর কাছে বিচার চাইবে, আল্লাহ এই যে এই লোক আমাকে খুন করেছে, একে জিজ্ঞেস করুন কেন আমাকে খুন করেছে। এইভাবে বিচার বিশাল কঠিন, খুন দাঙ্গা করা বিশাল কঠিন, কিন্তু আজকাল মানুষ মারা হচ্ছে পাখি মারার সমান, অস্ত্র আছে ছুড়ে দিচ্ছে, বাস পাখি মারছে, যেন পাখি মারছে, মানুষের প্রতি কোনো মায়া নেই, দয়া নেই, বাস অস্ত্র প্রয়োগ করে তার খুন করে যাচ্ছে। অতএব খুন হচ্ছে বিশাল জিনিস। আল্লাহ তালা এই মুসলিম জাতিকে সুমতি দেন যেন অন্যায়ভাবে কোনো প্রাণ হত্যা না করে, কারণ এর শাস্তি তাকে ভুগতে হবে। আর এই জগতেও আছে, এই জগতে যেখানে ইসলামী শাসন আছে সেখানে তাকে কি করা হবে? খুনের বদলে কি করা হবে? খুন করা হবে। আর পরকালে শাস্তি আছে। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين